وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করিলাম এবং তোমাদের নিকট মান্না ও সালওয়া প্রেরণ করিলাম বলিয়াছিলাম তোমাদেরকে যে উত্তম জীবিকা দান করিয়াছি তাহা হইতে আহার করো তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই বরং তাহারা তাহাদের প্রতি জুলুম করিয়াছিল وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ شرون کرو যখন আমি বলিলাম এই জনপদে প্রবেশ করো যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো নত শিরে প্রবেশ করো দ্বার দিয়া এবং বলো ক্ষমা চাই আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব এবং সৎকর্মপরায়ণ লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করিব فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ كِنْتُ جَهَرَ أَنَّائِ كُرِيَا چِلُو تَهَرَ تَهَدِرْكَ جَهَا بَلَا هُوِيَا چِلُو تَهَرَ پُرِي بَرْتَي أُنَّو كَثَا بُلِلُو شُتْرَانْ অনাচারীদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিলাম কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিল وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ شرون کرو যখন মূসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিল আমি বলিলাম তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো ফলে উহা হইতে 12টি প্রস্রবণ প্রবাহিত হইল প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থান চিনিয়া লইল বলিলাম আল্লাহ প্রদত্ত জীবিকা হইতে তোমরা পানাহার করো এবং দুষ্কৃতিকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করিয়া বেড়াইও না وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون যখন তোমরা বলিয়াছিলে হে মূসা আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করিব না সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো তিনি যেন ভূমিজাত দ্রব্য শাকসবজি কাঁকুড় গম মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন মূসা বলিল তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করিতে চাও তবে কোন নগরে অবতরণ করো তোমরা যাহা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে তাহারা লাঞ্ছনা ও দারিদ্রগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল ইহা এই জন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করিবার জন্যই তাদের এই পরিণতি হইয়াছিল إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَى وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون نشجوي جهارا إيمانا نيا چه جهارا يهودي هيا چه ابن خريشتان او سبئين جهارا اي الله او آخرت إيمانا نيا او شد کاج کري تحادر جن پرشکار آچه تحادر پرتپالو کرنی کار تحادر کنو بھائي نائي ابن تحارا دکھی تو ہوئی بنا وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ شرن کرو جاکن تمہ در انگی کرنیا چھلام ایبن تور کے تمہ در اردھے اتلن کریا چھلام بولیا چھلام آمی جہا دلام দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো এবং তাহাতে যাহা আছে তাহা স্মরণ রাখো যাহাতে তোমরা সাবধান হইয়া চলিতে পারো ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ ইহার পরেও তোমরা মুখ ফিরাইলে আল্লাহর অনুগ্রহ এবং অনুকম্পা তোমাদের প্রতি না থাকিলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين তোমাদের মধ্যে যাহারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করিয়াছিল তাহাদেরকে তোমরা নিশ্চিতভাবে জানো আমি তাহাদের বলিয়াছিলাম তোমরা ঘৃণিত বানর হও فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين আমি ইহা তাহাদের সমসাময়িক ও পরবর্তী গণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকীদের জন্য উপদেশ স্বরূপ করিয়াছি وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَن أَكُونَ مِنَ الْجَاهِلِينَ شرن کرو جاکن موسى اپن شمپردائی کے بولیا چھلو নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করার আদেশ দিয়াছেন তাহারা বলিয়াছিল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করিতেছ মূসা বলিল আল্লাহর শরণ লইতেছি যাহাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই قالوا دع لنا ربك يبين لنا ما هي قال انه يقول انها بقره لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون تهارا বলিল আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো উহা কি রূপ মূসা বলিল আল্লাহ বলিতেছেন উহা এমন গরু যাহা বৃদ্ধ নয় অল্প বয়স্ক নয় মধ্য বয়সী সুতরাং তোমরা যাহা আদিষ্ট হইয়াছ তাহা করো قالوا دع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين تهارا بوليلو আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো উহার রং কি মূসা বলিল আল্লাহ বলিতেছেন উহা হলুদ বর্ণের গরু উহার রং উজ্জ্বল গাঢ় যা দর্শকদের আনন্দ দেয় قالوا دع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون تهارا بوليلو আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো উহা কোনটি আমরা গরুটি সম্পর্কে সন্দেহ পতিত হইয়াছি এবং আল্লাহ ইচ্ছা করিলে নিশ্চয়ই আমরা দিশা পাইব قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق

এবং নিশ্চয় মূসা তোমাদের নিকট স্পষ্ট প্রমাণসহ আসিয়াছে। তাহার পরে তোমরা গোবৎসকে উপাস্য রূপ গ্রহণ করিয়াছিলে, আর তোমরা তো জালিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَ مَا يَأْمُرُكُمْ بِهِ إِيمَانُكُمْ إِن كُنْتُمْ مُؤْمِنِينَ। স্মরণ করো, যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম, বলিয়াছিলাম যাহা দিলাম দৃঢ়রূপে গ্রহণ করো এবং শ্রবণ করো। তাহারা বলিয়াছিল, আমরা শ্রবণ করিলাম ও অমান্য করিলাম। কুফরি হেতু তাহাদের হৃদয়ে গোবৎসপ্রীতি সিঞ্চিত হইয়াছিল। বলো, যদি তোমরা ইমানদার হও তবে তোমাদের ইমান যাহার নির্দেশ দেয় উহা কত নিকৃষ্ট। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। বলো, যদি আল্লাহর নিকট আখিরাতের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু তাহাদের কৃতকর্মের জন্য তাহারা কখনো উহা কামনা করিবে না এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে সম্মুখ অবহিত। ওয়ালাতাজিদান্নাহুম আহরাসান্নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَنْ يُعَمَّرُ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ। তুমি নিশ্চয়ই তাহাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষ এমনকি মুশরিক অপেক্ষাও অধিক লোভী দেখিতে পাইবে। তাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি সহস্র বৎসর আয়ু দেওয়া হইত, কিন্তু দীর্ঘায়ু তাহাকে শাস্তি হইতে দূরে রাখিতে পারিবে না। তাহারা যাহা করে আল্লাহ উহার দ্রষ্টা। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين। বলো, যে কেহ জিব্রিলের শত্রু এই জন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কুরআন পৌঁছাইয়া দিয়াছে যাহা উহার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাহা মুমিনদের জন্য পথ প্রদর্শক ও শুভ সংবাদ। من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين। যে কেউ আল্লাহর তাঁর ফেরেশতাগণের তাঁর রাসূলগণের এবং জিব্রিল ও মিকাইলের শত্রু সে জানিয়া রাখুক আল্লাহ নিশ্চয়ই কাফিরদের শত্রু। وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ। এবং নিশ্চয়ই আমি তোমার প্রতি স্পষ্ট আয়াতসমূহ নাজিল করিয়াছি, ফাসিকরা ব্যতীত অন্য কেহ তা প্রত্যাখ্যান করে না। أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ مِّنْهُمْ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ। তবে কি যখনই তাহারা অঙ্গীকারবদ্ধ হইয়াছে তখনই তাহাদের কোনো একদল তাহা ভঙ্গ করিয়াছে? বরং তাহাদের অধিকাংশই বিশ্বাস করে না। وَلَمَّا جَاءَهُمْ رَسُولٌ

إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون شتو كبل تمہدر کے مندو و اسطل کاجر ایبن اللہ شمند تمرا جہا جانونا امن شب بشای بولار نردش دائے وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ جاکن تاہا در کے بالا ہے اللہ جا ابترین نکوریا چھن تاہا تم را انشورن کرو তাহারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহার অনুসরণ করিব এমনকি তাহাদের পিতৃপুরুষগণ যদিও কিছুই বুঝিত না এবং তাহারা সৎপথেও পরিচালিত ছিল না তৎসত্ত্বেও ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون جهرا كفري করে তাহাদের উপমা যেমন কোন ব্যক্তি এমন কিছুকে ডাকে যা হাঁক ডাক ছাড়া আর কিছুই শ্রবণ করে না বুদ্ধি মুখ অন্ধ সুতরাং তারা বুঝিবে না يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون هي مؤمنগণ তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হইতে আহার করো এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা শুধু তাহারই ইবাদত করো ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইদ-দুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহ গাফুরুর রাহিম নিশ্চয় আল্লাহ মৃত জন্তু রক্ত শুকুর মাংস এবং যাহার উপর আল্লাহর নাম ব্যতীত অন্যের নাম উচ্চারিত হইয়াছে তাহা তোমাদের জন্য হারাম করিয়াছেন কিন্তু যে অনন্য পায় অথচ নাফরমান কিংবা সীমা লঙ্ঘনকারী নয় তাহার কোনো পাপ হইবে না নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم الله جه كتاب অবতীর্ণ করিয়াছেন যাহারা তাহা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তাহারা নিজেদের জঠরে অগ্নি ব্যতীত আর কিছুই পুড়ে না কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদেরকে পবিত্র করিবেন না তাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাত বিল হুদা ওয়াল আযাব বিল মাগফিরাহ ফামা আসবারহুম আলান নার তাহারাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করিয়াছে আগুন সহ্য করিতে তাহারা কতই না ধৈর্যশীল ذَلِكَ بِأَنَّ اللَّهَ نَزَّلَ الْكِتَابَ بِالْحَقِّ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِي الْكِتَابِ لَفِي شِقَاقٍ بَعِيدٍ ইয়া এই হেতু যে আল্লাহ সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং যাহারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করিয়াছে নিশ্চয় তাহারা দুস্তুর মতভেদে রইয়াছে ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله